إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. ارشاد হচ্ছে, নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো। হে মুজাহিদ, আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোন শক্তির ভয় তোমার হৃদয়ে স্থান পেতে পারে না। শহীদ লহুর রক্তিম আলপনা তোমার জীবনে ভেস্তি উপহার, জিহাদের ময়দান থেকে ভেসে আসা জান্নাতি সৌরভ তোমার দিলের বাসনা, তেজ দীপ্ত ইমানই তোমার একমাত্র হাতিয়ার। সুতরাং দুর্বার গতি নিয়ে এগিয়ে চলো ময়দানে জঙ্গে, মনে রেখো দুনিয়ার বুকে মুছে যাবে বলে ইসলাম আসে নাই। ভয় নাহি তোমাদের অন্তরে, মুজাহিদ বেশে থাকব সদারণ প্রান্তরে, কভু নই তো শ্রান্তরে। ভয় নাহি তোমাদের অন্তরে, মুজাহিদ বেশে থাকব সদারণ প্রান্তরে, কভু নই তো শ্রান্তরে। নামে নাম রক্তের ঢল আমরাই তো আহলে হাদি যুবক দল, ওরে চলিয়ে গিয়া সামনে তোরা বীর সৈনিক নওজুয়ান, চলিয়ে গিয়া সামনে তোরা বীর সৈনিক নওজুয়ান, হবেই হবে সত্যের জয় ওরা ভ্রান্ত রে, ওরা ভ্রান্ত রে। ভয় নাহি তোমাদের অন্তরে, মুজাহিদ বেশে থাকব সদারণ প্রান্তরে, কভু নই তো শ্রান্তরে। করবে করুক যতই কৌশল দিয়ে যাই তাকবীর ধ্বনি হবে রে অসল, বক্ষে তোদের খাঁটি ইমান থাকলে অটুট মনোবল, বক্ষে তোদের খাঁটি ইমান থাকলে অটুট মনোবল, বিশ্ববাসী হার মানিবে যুগ যুগান্তরে, যুগ যুগান্তরে। ভয় নাহি তোমাদের অন্তরে, মুজাহিদ বেশে থাকব সদারণ প্রান্তরে, কভু নই তো শ্রান্তরে। শিরক বেদাত কুসংস্কার করবই তো আমরা এসব তাওহীদ সরকার, বাতিলদের আস্তানা সব ভেঙ্গে করব চুরমার, বাতিলদের আস্তানা সব ভেঙ্গে করব চুরমার, জ্বলন্ত বিশ্ব ওহির সুদাই করব শান্তরে, করব শান্তরে। ভয় নাহি তোমাদের অন্তরে, মুজাহিদ বেশে থাকব সদারণ প্রান্তরে, কভু নই তো শ্রান্তরে। ভয় নাহি তোমাদের অন্তরে, মুজাহিদ বেশে থাকব সদারণ প্রান্তরে, কভু নই তো শ্রান্তরে, কভু নই।